মেঘের চাদোয়া নেড়ে আকাশে নদীর নূপুর পরে পায়, পাখির কণ্ঠে সুর মিলিয়ে হৃদয়ের কথা বলে যায়, সেজে হৃদয়ের কথা বলে যায়। মেঘের চাদোয়া নেড়ে আকাশে নদীর নূপুর পরে পায়, পাখির কণ্ঠে সুর মিলিয়ে হৃদয়ের কথা বলে যায়, সেজে হৃদয়ের কথা বলে যায়। মেঘের চাদোয়া নেড়ে আকাশে তার সবুজ সবুজ ভালোবাসাতে, তার ফুলেল ফুলেল কত আশাতে, তার সবুজ সবুজ ভালোবাসাতে, তার ফুলেল ফুলেল কত আশাতে, তার সবুজ সবুজ ভালোবাসাতে, তার ফুলেল ফুলেল কত আশাতে। ধানপাট সরিষার সুরে সুরে, ধানপাট সরিষার সুরে সুরে, সে যে কত কথা বলে যায়। মেঘের চাদোয়া নেড়ে আকাশে নদীর নূপুর পরে পায়, পাখির কণ্ঠে সুর মিলিয়ে হৃদয়ের কথা বলে যায়, সে যে হৃদয়ের কথা বলে যায়। মেঘের চাদোয়া নেড়ে আকাশে পতাকার মতো সেই সবুজ দোলে, মনোরম ভঙ্গিতে হৃদয় ভুলে, পতাকার মতো সেই সবুজ দোলে, মনোরম ভঙ্গিতে হৃদয় ভুলে, পতাকার মতো সেই সবুজ দোলে, মনোরম ভঙ্গিতে হৃদয় ভুলে। আমজাম তেঁতুলের গভীর মায়ায়, আমজাম তেঁতুলের গভীর মায়ায়, সে যে কত কথা বলে যায়। মেঘের চাদোয়া নেড়ে আকাশে নদীর নূপুর পরে পায়, পাখির কণ্ঠে সুর মিলিয়ে হৃদয়ের কথা বলে যায়, সে যে হৃদয়ের কথা বলে যায়। মেঘের চাদোয়া নেড়ে আকাশে বিলঝিল বাউরের নদীর কুলে, কলাবতী শিমুলের ভাটির ফুলে, বিলঝিল বাউরের নদীর কুলে, কলাবতী শিমুলের ভাটির ফুলে, বিলঝিল বাউরের নদীর কুলে, কলাবতী শিমুলের ভাটির ফুলে। তার মায়ায় মায়ায় ইশারাতে, মায়ায় মায়ায় ইশারাতে, সে যে কত কথা বলে যায়। মেঘের চাদোয়া নেড়ে আকাশে নদীর নূপুর পরে পায়, পাখির কণ্ঠে সুর মিলিয়ে হৃদয়ের কথা বলে যায়, হৃদয়ের কথা বলে যায়। মেঘের চাদোয়া নেড়ে আকাশে নদীর নূপুর পরে পায়, পাখির কণ্ঠে সুর মিলিয়ে হৃদয়ের কথা বলে যায়, সে যে হৃদয়ের কথা বলে যায়। মেঘের চাদোয়া নেড়ে আকাশে।